وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا ارشاد হচ্ছে আল্লাহ ও তার রাসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথ ভ্রষ্টতায় পতিত হয় হে যুবক ইসলামী সমাজ ব্যবস্থায় আজ পরিব্যাপ্ত হয়েছে শিরক বিদাত আর নানা কুসংস্কার সিরাতে মুস্তাকিমের গণ্ডি থেকে মানুষ সরে গিয়েছে অনেক দূরে তাদের শিক্ষা সংস্কৃতির ইসলাহ করে তোমাকেই দিতে হবে খালেস তাওহীদের অম্লান সন্ধান এসো ওহির পথ ধরে জিহাদের হাতিয়ারে সাফ করে দেই সব তাগুতি কর্মকাণ্ড চল রে যুবক চল রে চল আহালে হাদিস দল রে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসতল রে চল রে যুবক চল রে কেউ করবি জাতীয় তাকলিদ কেউ করে স্বজাতির বৈষয়িক জীবনে নাস্তিকবাদী হিংসার্থের খাতির উড়ে ছেড়ে দে তুই ওসব তরিকা সহি সুন্নায় রে তোরা সহি সুন্নায় চল রে যুবক চল রে চল আহালে হাদিস দল রে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসতল রে চল রে যুবক চল রে কালিমা কাজে সমাজে কলঙ্কের ছড়া ছড়ি শিরক বিদাত কুসংস্কারের যত বাড়া বাড়ি উড়ে ছেড়ে দে তুই এমন সমাজ মধ্যম পন্থায় আই রে তোরা মধ্যম পন্থায় আই চল রে যুবক চল রে চল আহালে হাদিস দল রে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসতল রে চল রে যুবক চল রে মাঝ দরিয়ায় উঠলে তুফান বিপদ হবে ভারী শতামুল বিনে পাবি না সেথা মাঝি না কান্ডারি উরে হর বিপদে নজর পেতে চল ওহির পথে যাই রে মোরা ওহির পথে যাই চল রে যুবক চল রে চল আহালে হাদিস দল রে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসাতল রে চল রে যুবক চল রে চল আহালে হাদিস দল রে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেখ সমাজ রসতল রে চল রে যুবক চল রে চল রে যুবক চল